الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. একটা হাদিস আসছে, গুরুত্বপূর্ণ, একটু লম্বা, তাই আমি হালকা কোনোবার অল্প ব্যাখ্যা করব। হাদিসটি মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম ইয়া আল্লাহর রাসূল, أخبرني بعمل يدخلني الجنة، أبني أباك إكي عمل شكر جي عمل كرلين أمي جنة جب سبحان الله دينا كتا خمون عمل شمبر كي بولي دي جي عمل أماك جنة نيجا هار عمل كي جي كشكو دي এমন একটা কিছু শিক্ষা দিন যার কারণে আমি ভালো পয়সা করে করতে পারি, ঠিক না? এমন একটা কিছু বলে দিন যার কারণে আমি তড়িৎ গতিতে যাব না, এমন কিছু বলে দিন যার মাধ্যমে আমি আমেরিকা তাড়াতাড়ি করে যাব, তাই তো? কত বাহিনী নেবে? হাসবুনাল্লাহ, কোথায় সাহাবা কোথায় আমরা, ঠিক কিনা? সাহাবাদের সাথে কারো তুলনা হয়? আল্লাহু আকবার। যে কোনো সাহাবির সাথে কোন তুলনা হয় না, যতই আপনি আল্লাহ বলি হন না কিন্তু সাহাবিদের কত মর্যাদা আল্লাহর দরবারে অনেক বেশি। কিন্তু দুঃখের ব্যাপার, এইসব শিয়ারা বর্তমান ইরানি বিপ্লবের তথাকথিত কর্মকর্তা ও ওদের কথিত কর্ণধার বড় বড় শয়তানেরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদেরকে গালি না দিলে মনে হয় তাদের ভাগ হলো। আপনারা দেখুন ইউটিউবে কি অবস্থা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কি গালি দেন, উমর রাদিয়াল্লাহু আনহু কি গালি দেন, উসমান রাদিয়াল্লাহু আনহু কি গালি দেন, বেশিরভাগ সাহাবায়ে কেরামদেরকে তারা গালি দেন। আপনারা এর পূর্বে আমি কিছুদিন পূর্বে আলোচনা করেছি, তাই যারা সাহাবা বিদ্বেষী তাদের সাথে আমাদের কোন সম্পর্ক হতে পারে না। সবাই একমত দেখেন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু কি বলেছেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ, আপনি আমাকে এমন একটি আমল শিক্ষা দিন যে আমল আমাকে জান্নাতে নিয়ে যাবে, আর কি করবে? ওয়ুবাইদুনি আনিন নার, জাহান্নাম থেকে দূরে রাখবে। আল্লাহ, এর চেয়ে বড় সাফল্য আর কি হতে পারে? মানুষ জান্নাত লাভ করলো আর জাহান্নাম থেকে নজাত পেয়ে। এজন্য আল্লাহ পাক নিজেই বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত ওয়ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সকলকেই, প্রতি প্রাণীকেই মৃত্যুর সাজা সাধন করতে হবে, আর তোমাদেরকে তোমাদের পুরো বদলা দেওয়া হবে, পুরোপুরি বদলা দেওয়া হবে কিয়ামতকে। ওই সময় যাকে জাহান্নাম থেকে নাজাত দেওয়া হলো আর যাকে জান্নাত দেওয়া হলো সেই সকল কাম হলো। দুনিয়ার সাফল্য বড় না আখেরাতের সাফল্য বড়? দুনিয়াতে আপনি সফল হয়ে গেলেন, কোটি কোটি কোটি কোটি টাকার মালিক হয়ে গেলেন, কিন্তু আখেরাতে জিরো, কোন লাভ হবে? আসল জিনিস, আমরা যেহেতু মুসলিম তাই আমরা দুনিয়া কামাই করি, অবশ্য অবশ্যই আমাদেরকে হালাল পথে থাকতে হবে, হালাল পথে থেকে দুনিয়া কামাই করু, বেশি হয় আলহামদুলিল্লাহ, আর যদি কম হয় তবুও আলহামদুলিল্লাহ, কারণ আপনাকে যা দিয়েছেন শরীরা আল্লাহ, এই সবসময় আমাদের শুকরিয়া আদায় করা উচিত আল্লাহ রাব্বুল আলামিন। এবারে আসেন একটি বড় একটি নিয়ে তুমি প্রশ্ন করেছ, তোমার প্রশ্নটা স্বাভাবিক প্রশ্ন, বড় প্রশ্ন। আল্লাহ وانه ليسير على من يسره الله تعالى عليه মানে আমল তুমি আমল সম্পর্কে প্রশ্ন করেছো না, আমলটা কিন্তু কঠিন বড় আমল, কারণ যে আমল করে তুমি জান্নাতে পেয়ে যাবে, জাহান্নাম থেকে নিজাত পাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন কিন্তু বাধ্য তো এটা কঠিন হলো, যাদেরকে আল্লাহ পাক এই আমলের জন্য সহজ করে দিয়েছেন, যাদের জন্য আল্লাহ পাক এই আমলকে সহজ করে দিয়েছেন, যাদের জন্য এই আমলটি সহজ। এবারে কি দেখেন আমল, তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইয়া, তুমি আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে বিন্দুমাত্র কাউকে শরীক করবে না। এটা সবসময় এটা সবাই জানে না, আল্লাহর সাথে কাউকে কোন কিছুকে শরীক করবে না, সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে, রমজানে সিয়াম পালন করবে, বাইতুল্লাহ হজ আদায় করবে যদি সামর্থ্য। এই পাঁচটি হল কি হয়েছে বলেন, এই পাঁচটি হচ্ছে ইসলামের ভিত্তি। প্রথম নম্বর, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক কিনা? আরেকটা হল শাহাদাতুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেয়া আছে আল্লাহর কতবাদের কথা উল্লেখ করেছে, তুকিমুস সালাহ দ্বিতীয় ভিত্তি, তাই না? ইসলামের তৃতীয় নম্বর জাকাত, চতুর্থ নম্বর রমজান সিয়াম, পঞ্চম নম্বর হজ। তারপরে তিনি বললেন সুম্মা ক্বালা আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইর, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুআযিন জবরকে, আমি কি তোমাকে সব রকমের কল্যাণের দরজাগুলি সম্পর্কে বলে দেব না, পদগুলি বলে দেব না? তারপর বললেন, মানে প্রশ্ন করে বলছেন, সিয়াম রোজা করো ঢাল, রোজা ঢাল, ওয়াসাদাকা তুতফিউল খাতিয়া কামা ইউতফিউল মাউ নার, মানে সিয়ামকে ঢাল কেন বলা হয়েছে, যদি সিয়াম মানুষ রাখে মন নরম হয়, বুঝতে পারছেন, মন নরম হয়, শরীরে যে শয়তানের চলাচলটা বন্ধ হয়ে যায়, ঢাল মানুষ সামনে ঢাল এরকম রাখে কেন, যেন সে নিজেকে বাঁচাতে পারে তীর তীর থেকে বা এরকম ইটপাটকেল থেকে। আপনারা দেখেন বাংলাদেশের অবস্থা, লড়াই যেভাবে পানি আগুন নিবিয়ে দেয়, আপনারা বলেন কোট অফ ইংলিশ, جينا توكل on salam grosso to off arabite kala bole tofi afi so arabite mujud ekhane je apni eshechen ektu khyal koron arabite bhasha dike onek ta prashikhon korona hobe ektu khyal korlo korte as-sadaqa tutfi'u al-khati'a kama yutfi'u al-ma'u an-nar sadaqa guna oibabe nidiye de jebabe পানি আগুন নিভিয়ে দেয়। সুবহানাল্লাহ। আমি বললাম যেহেতু হাদিস লম্বা, সময় কম, জন্য দশ মিনিটের ভিতরে আমি এই হাদিসটি পেশ করছি। আপনারা অনেক কেউ কেউ আছে কাজের লোক, আমি যথাসাধ্য চেষ্টা করব দশ কম সময়ে শেষ করার। কিন্তু যদি কারো এরকম এত কম সময় থাকা সত্ত্বেও যদি কারো মনে করার অসুবিধা, তাহলে আপনি এই দর্শে না এসে অন্য দর্শে আসেন। বুঝতে পারছেন? আল্লাহ আপনাকে তৌফিক দিন। এরপরে ওয়াসালাতু রাজুলি মিন তাওফিল লাইল, আর আরেকটা হলো গভীর রাতে সালাত আদায় করা, মানে তাহাজ্জুদের সালাত পড়া। তাহলে বোঝা গেল তাহাজ্জুদের সালাত পড়লে আমার গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। আগুন, আগুন যেভাবে নিভিয়ে দেয়, কি নিভিয়ে দেন? পানি। পানি ওইভাবে সদকা নিভিয়ে দেন, ওইভাবে রাত্রিকালীন সালাত নিভিয়ে দেন, গুনাহ। কিন্তু আমাদের তো অনেকেই সুবহানাল্লাহ অনেকেই তো বলবো কি বলবো, ফজরই বললে তো তাহাজ্জুদের সালাত করে, ঠিক কিনা? পয়সা ইয়া ফুরুস ইয়া ফুরুস ইয়া ফুরুস, ফজর নাই বাইরা আমার, তাই আমরা সুদরে যাই তাহাজ্জুদের সালাত পড়ার চেষ্টা করি। পাঁচ ভক্ত ফরজ পড়ুন, সুনন্দরও পড়ি, সারা চব্বিশ ঘন্টার মধ্যে আপনি তিরিশ ঘন্টা লাগিয়ে কিন্তু নিয়ে আসেন, ঠিক না? ঘন্টা দেড় ঘন্টা আপনাদের জন্য রাখেন। আচ্ছা বলুন তো, আমরা যদি সবাই খারাপ হয়ে যায় আল্লাহ কিছু কমবে? আচ্ছা আমরা যদি সবাই ভালো হয়ে যাই আল্লাহ কিছু বাড়বে? তাহলে লাভ লোকসান তো আমাদেরই হবে, অর্থাৎ আল্লাহ তো কিছু কমলেও বাড়বে না। সুবহান আল্লাহ। এবারে যদি আপনি সালাত না পড়ে আপনি গুনাহগার হন, ক্ষতিটা হবে কার? আপনার, আল্লাহ কিছু করতে হবে। আর যে সালাত পড়ে যদি আপনি জান্নাতি হয়ে যান, লাভবান হন দুনিয়াতে হোক আখেরাতে, কারণ যারা সালাত পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতেও সফল করবেন আখেরাতেও সফল করবেন, এটা হচ্ছে আল্লাহর ওয়াদা। বলে সুবহানাল্লাহ। একদম সালিস নিয়তে সালাত আদায় করুন, দেখবেন ইনশা আল্লাহ আল্লাহর ওয়াদা তিনি বাস্তবায়ন করবেনই আপনার ক্ষেত্রে। আমি তোমার কাছে রিজেক্ট চাই না, আমি তোমাকে রিজেক্ট। বুঝতে পারছেন? হ্যাঁ দেখেন, শুধু তর্জমা কি বুঝা যায়? হ্যাঁ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার পরিবারকে, পরিজনকে সালাতের নির্দেশ দিন, আপনার ঘরের লোকজনকে সালাতের নির্দেশ দিন, ওয়াসবির আলাইহা, এরপর নিজে প্রতিষ্ঠিত থাকো। লা নাসআলুকা রিযকা, আমি তোমার কাছে রিযিক চাই না, আমরা তোমার কাছে রিযিক চাই না। লা নাসআলুকা রিযকা, নাহনু নারযুকু, আমরাই তোমাকে, আমি তোমাকে রিযিক দেবো। কি বুঝা গেল? সালাত যদি মজবুত হয় তাহলে দুনিয়াও পাবো এবং আখেরাতও, ঠিক কিনা? আমি বললাম না আমার আল্লাহ বললেন। এই সালাত সবাই ইনশাআল্লাহ, সালাত পাঁচ ওয়াক্ত সালাত তো পড়বেনই ইনশাআল্লাহ। ভালো করে আমি কিনা বড় করবেন একটা একদম সা, আল্লাহ আপনাদের সবাইকে পাঁচ ওয়াক্ত সালাত তাই করার তৌফিক দিন, আমাকেও তৌফিক। আপকে ডাকুন ভালো করে নিয়মতান্ত্রিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী আল্লাহ কসম খেয়ে বলতে পারি, আল্লাহ যা বলেন সত্য, আমার কথা মিথ্যা থাকতে পারে কিন্তু রবের কথা মিথ্যা নেই। সত্য না মিথ্যা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা মিথ্যা নেই যদি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়। আল্লাহ পাক মিথ্যা বলেন না, সত্য বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিথ্যা বলেন না, সত্য বলেন। তাহলে আল্লাহর কালামে যা আছে তা সত্য। এবারে রব বলেছেন তুমি সালাত পড়ো, আমি তোমার কাছে রিজিক চাই না, রিজেক্ট আমিই দেব, তার মানে হলো যদি আমরা আল্লাহর বান্দাকে নিয়মতান্ত্রিক করতে পারি, রব্বুল আলামিন নিয়মতান্ত্রিক তিনি ওইভাবে তার রিজিকপক্ষ থেকে আমাদের দুনিয়ার রিজিকের ব্যবস্থা করে দেবেন। আর আপনার তো করবেনই, আপনারা তো জানেন ইনশাআল্লাহ সবার আগে জানেন। আচ্ছা আসেন, আল্লাহ রাসূল বললেন দুটি কারণে গুনাহ নিবে, একটা সদাকা আর একটা কি রাত্রে সোনা তাহাজ্জুদের সোনা। তারপর বললেন এই আয়াত পাঠ করবেন সূরাতুল সাজদা, تَتَجَافَى جُنُوبُهُمْ عَنِ الْمَضَاجِعِ يَدْعُونَ رَبَّهُمْ خَوْفًا وَطَمَعًا وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ تَتَجَافَى جُنُوبُهُمْ عَنِ الْمَضَاجِعِ يَدْعُونَ رَبَّهُمْ خَوْفًا وَطَمَعًا وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون. دوتي أكبر جل الله نيك من ذلك تتجاتا جنوب عن المطاعم تدير پارسو قسطة مسلم تكي پريتو تھاكي مالجا ماني كي بيچا ماني بيتا گلزو مال پريتو تھاك شیز مطي কি করে তারা ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা, তারা তাদের রবকে ডাকে তার আযাবকে ভয় করে, অসন্তুষ্টিকে ভয় করে, ওয়া তামাআন আর জান্নাতের আশা নিয়ে, আল্লাহ সন্তুষ্টির আশা নিয়ে তারা তাদের রবকে ডাকে। আচ্ছা বলে তাহলে কোন সময় বলেন আল্লাহ কোন সময় ডাকে? রাত্রে ঘুমাবেন তো তিনটা পর্যন্ত মনে করুন, চারটা পর্যন্ত ডিউটি মানুষ উঠে চারটা সব। আচ্ছা যদি বলা হয় তাহাজ্জুদের সালাতের জন্য আধা ঘন্টা আগে একটু বলে বলে দি পড়ি না ভাই, তাহাজ্জুদ কি পড়বে ঠিক না? আচ্ছা এই যে টাকা পয়সা আপনি মারা গেলেন, মনে করেন আপনি একটা বিল্ডিং বানিয়েছেন 50 লক্ষ টাকা, 3 বছরে বানাবেন, বানাওয়া শেষ পরবর্তীতে মুখ আর আপনার ভবিষ্যৎ যে জিন্দেগি এটা কখনো শেষ হওয়ার মতো না, সুবহান অবরের জিন্দেগি বস্তকি যে জিন্দেগি এটা কতদিনের আমরা কেউ জানি না। এবারে যখন আমরা যদি জান্নাতে যেতে পারি তাহলে আর ওখান থেকে আর কখনো বের হবো না, সুবহান জান্নাতে যেতে চাও কান্না কাটা করবো রবের কাছে। তো যারা নতুন এসেছেন রবকে বলুন সবসময় তো নিজের দুটি থাকবেন, আপনি যদি ঋণগ্রস্ত হন আপনার ঋণ আর কেউ পরিশোধ করতে পারে না যদি আল্লাহ না করে ঠিক কিনা, রব যদি তৌফিক দেয় আপনি দেখবেন মনে হয় 3 বছরে শেষ হয়, রব যদি তৌফিক দেয় 1 বছরে শেষ হয়ে যাবে। রব এমন যদি আপনি আল্লাহকে ভয় করে চলেন, আমার রব নিজেও আদা করেছেন ওমেন ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মখরাজান ওয়ায়াযুকহু মিন হাইযু লা ইয়াহতাসিব, যদি কেউ আমার আমাকে ভয় করে চলে আমি ইয়াজআল লাহু মখরাজান তার জন্য বের হওয়ার পথ বের করে দেব, কঠিন পথে আবদ্ধ সে যেমন বিপদগ্রস্ত হয়েছে আমি তাকে বিপদ থেকে তার বিপদ দূর করে দেব আর এই বিপদ থেকে তাকে উদ্ধার করব, ওয়ায়াযুকহু মিন হাইযু লা ইয়াহতাসিব আর আমি তাকে এমন ভাবে রিজিক দিব যেটা সে কল্পনাও করতে পারে। যদি সত্য সত্যি আপনারা রবকে রাখেন আল্লাহ দিবেই দিবে ইনশাআল্লাহ, আত্মপ্রত্যয় নিয়ে রবকে ডাকুন, কারণ রিজিকের মালিক আমি, রিজিকের মালিক আপনি, রিজিকের মালিক আল্লাহ। আচ্ছা যে আল্লাহ অমুককে আর তুমুককে আমাকে আর অমুক ভাইকে দিলেন একটা কথা বললাম আলহামদুলিল্লাহ, সে আল্লাহ কি আপনাকে রিজিক দিতে পারে না? সত্য সত্যই রবকে ডাকো দেখো ইনশাআল্লাহ যেভাবে বলেছি বাস্তবই পাবে তোমরা। এই গেল এই হাদিসে বাস কিছু অংশ পড়লাম, আগামী বছর বাকি অংশ শেষ করবো ঠিক আছে ইনশাআল্লাহ, সবাই আসার চেষ্টা করবেন, লোকজনকে নিয়ে আসবেন। আপনাদের সময়কে সামনে রেখে আমি আলোচনা সংক্ষিপ্ত করি। বুঝতে পারছেন যারা আগে আসেন আপনারা উপকৃত হন, পাঁচ মিনিট দশ মিনিট বাড়া নিয়মিত যে আমল করা হয় আল্লাহ হোসেন সাল্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল ওইটা যে আমল নিয়মিত করা হয়, চাই ওই আমল কমই হোক না কেন। হয়তো আপনাদের মধ্যে থেকে কেউ থাকতে পারে দশটা আরো লম্বা হলে আরো ভালো হয়, থাকতে পারে কিনা, কিন্তু এটা বেশিরভাগ জনগণকে দেখে শ্রোতাদেরকে দেখে আমাদেরকে চলতে হয়। তাই ইনশাআল্লাহ তাআলা বারাকাত, আল্লাহ আপনাদের সবাইকে নেক আমল করার তৌফিক দিন, তৌফিক দিন, আমাদের সকলকে বরকত দিন। যারা নতুন করে বাংলাদেশ থেকে এসেছেন আল্লাহ পাক তাদেরকে সহজভাবে বেশি কিছু করে হালাল বানিয়ে করার তৌফিক দান, তাদেরকে আল্লাহর ইবাদত যথাযথভাবে করার তৌফিক দান, আমাদের সকলকে তৌফিক দান। আল্লাহ তুমি আমাদের মা বাবাদেরকে মাফ করো, সন্তানদেরকে মাফ করো, আল্লাহ তুমি আমাদেরকে আমাদের সন্তানদেরকে নেক বানাও, আল্লাহ আমাদের সন্তানদেরকে নেক, আল্লাহ আমাদের মা বাবাদেরকে মাফ করো, জীবিত আছেন তাদেরকে হায়াত তুলি বানো, যারা মারা গেছেন তাদেরকে তুমি জান্নাত নসীব করো, তাদেরকে তুমি নাজাত দাও। আল্লাহুম্মা ইগফির লানা ওয়ালিওয়ালিদিনা ওয়ারহামহুম কামা রাব্বাউনা সগীরা, ওয়াগফির লিজামিয়িল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত আল আহইয়া মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা সামিউন করিবুন মুজিবুদ দাওয়াত বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. جزاكم الله خير. فاصل منك যে কোনো সুন্নাহ, এই প্রশ্ন ভালো, যে কোনো সুন্নাহ ঘরে পড়া হয়ে যাবে, যে কোনো সুন্নাহ নিজের বাসায় রুমে পড়া ভালো। বুঝতে পারছেন কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের একটা অংশ তোমাদের ঘরের জন্য রাখবে, তোমাদের ঘরের জন্য রাখবে, কারণ ফরজ সালাত ব্যতীত সব সালাতই ঘরে উঠবে। কথা বুঝতে পারছেন? বসবেন না, বসার আগে তাহিয়াতুল মসজিদ পড়বেন। কি পড়ে বসবেন? এটা নতুন ভাইয়া যারা অনেকে জানে না, আমাদের দেশে এই সুন্নত প্রাণিত তাহিয়াতুল মসজিদ মানুষ পড়ে কম। এজন্য যখনই আপনারা মসজিদে প্রবেশ করবেন প্রথমে দূরে থাকবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, ইদা দাখাল আহাদুকুম আল মসজিদ ফালা ইজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন। তোমাদের কেউ যখন মসজিদে আসবে প্রথমে দূরাকা যেন পড়ে তারপর যেন বসে, দূরাকা সালাত না পড়ে যেন না বসে। প্রবেশ করবেন তখনই এবারে কথা, যদি কেউ ঘরে সুন্নত পড়লো না মসজিদে এসে পড়লো, তাহলে এই সুন্নতি তার জন্য যথেষ্ট, তাহলে মসজিদে আশা করি বুঝে এসেছে। এমনি ভাবে যেমন একামত হয়ে গেছে, একামত হয়ে গেছে আপনি ফরজ সালাত পড়ছেন, এইটি আপনার জন্য যথেষ্ট তাহিয়াত মসজিদ। উদ্দেশ্য যে কোনো সালাত পড়ে মসজিদে বসা, উদ্দেশ্য কি যে কোনো সালাত পড়ে মসজিদে বসে। এই গেল একটা প্রশ্ন। এর সাথে আরেকটা বলি, আরেকটা জরুরি মনে করি, অনেকে আছে একামত হয়ে গেল সুন্নত পড়ে, একামত হয়ে গেল সুন্নত পড়ে, এটা সুন্নত, এটা সুন্নত উল্টা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন যে আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত রিওয়ায়াত ইযা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা সফল ইকামত ফরজ সালাতের ইকামত যদি হয়ে যায় তো এরপরে ফরজ সালাত ছাড়া আর কোনো সালাত নাই আশা করি আপনারা বুঝতে পেরেছেন জি কালকে বা গত শুক্রবার আমার বাসার কাছে একটা মসজিদ ওখানে দশ জন আরবি আর উর্দু ওই দশে কিন্তু আরবি বেশি হয়েছে আল্লাহ শুকর অনেক আরবি আমাদের বলছে আমরা এটা বুঝি না জানি না মসজিদের মুয়াদ্দিন সে আমাকে বলেছে এটা আমি জানতাম না লা ইলাহা ইল্লাল্লাহ মসজিদের মুয়াদ্দিন সৌদি আমাকে বলছে আল্লাহ আমি জানতাম আমি একদিন গেছি সালাত শুরু করেছি ইমাম এসে ইকামত আমি সালাত বাদ দিয়ে দিয়েছি ও আমাকে জিজ্ঞেস করে কি এরকম করতে না হ্যাঁ পরে আমার বললো যে তুমি একটা কয়েক সপ্তাহ পর তার সময় হয়তো বুঝে এসেছে ওইটা তুমি একটা দশ কর দিলাম দশ সেদিন মাশা আল্লাহ তাবারাকাল্লাহ অনেক আরবিয়ান বলছে জাজাকাল্লাহ খাইর একটা গুরুত্বপূর্ণ মশলা অনেকে আমরা দেখি এরকম কিছু বুঝে না ভালো কথা বলে আল্লাহ আপনাকে দেখুন দাদি একটু ধোয়া দিতে আসবে আরবিয়ান না আর আমাদের পাকিস্তানি ইন্ডিয়া বাংলাদেশ ওর দোয়ার ছিল না ওরা দোয়া দিয়েছে আরবিয়ান একটা গুণ সুলহান ঠিক কিনা এ তো দোয়া আমার মন তো একদম ফ্রেশ আমি মনে মনে ভাবছি কোটি টাকা একদিকে আর আজকে দোয়া আমার একদিকে আর আজকের এই দোষ বুঝতে পারছি এত খুশি লা ইলাহা ইল্লাল্লাহ অসুস্থ ছিলাম বুঝছেন মনে মনে ভাবছি সোনাইয়া যদি দোষ দেবো না তোমাদের মধ্যে সব ওই খুশির ছেলা এখানে এসে আপনাদের সাথে নতুন লোকজন আপনাদের সাথে এসে মানে আপনাদের কাছে এসে হালকা দোষ দিয়ে গেলাম আল্লাহ শুকর এটা সুন্দর প্রশ্ন জুম্মার খুতবা আরম্ভ হয়ে গেলে সুন্নাত তাহিয়াতুল মসজিদ পড়া যাবে কি মানে সুন্নাত বলতে তাহিয়াতুল মসজিদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এর পূর্বে আমি করি আনন্দের ক্ষেত্রে আছে মতলি ও হয়তো অনেকে আছে বাংলাদেশ থেকে বুঝি নিয়ে আসতে পারে এখানে আসবেন তখন বুঝবেন দেখবেন এখন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আপনাদের আমাদের সকলের বুঝ আরো বাড়িয়ে দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা জা আহাদুকুমুল ইমাম ইয়াকুম فليصلي ركعتين وليتجوز فيهما صحيحين الحديث তোমাদের একজন যখন মসজিদে ঢুকবে প্রবেশ করবে এমন সময় যখন ইমাম খুতবা দিচ্ছে যখন ইমাম খুতবা দিচ্ছে তো এই সময় সেই জন্য প্রথমে দুরাকাত পড়ে সংক্ষেপ করে সংক্ষেপ করে দুরাকাত পড়ে কি সুন্দর নবী করিম ব্যাখ্যা দিয়েছে যখন তুমি মসজিদে আসবে এমন সময় যখন ইমাম সাহেব খুতবা দিচ্ছেন তো এমনি মুহূর্তে তুমি প্রথমে দুরাকাত সালাত পড়ো আর বলি এটা যাবো মানে হালকা করে পড়ো বুঝতে পারছেন আচ্ছা এই নির্দেশটা আমার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা দেখেন বুখারী মুসলিম যদি আপনাদের কাছে থাকে আপনি আজকে কে ব্যবহার করবেন সে আসিকার সব কিতাবে রয়েছে আমি আমার একটা সংক্ষিপ্ত একটু বই বই আছে এটা বাংলাদেশে ছাপানো হয়েছে গৃহে প্রবেশের আদব সম্ভবত অনেক ভাই দেখেছি ইন্টারনেটেও ছেড়েছে বাংলায় আপনি সার্চ করেন গৃহে প্রবেশের আদব ওটা পাবেন এই ইন্টারনেটে ছেড়েছে বাংলায় আপনি দিবেন গৃহে প্রবেশের আদব গৃহে প্রবেশের আদব দেখবেন বাংলা সুন্দর বই আমি বড় খুশি হয়েছি সেদিন দেখলাম ইন্টারনেটে পাওয়া যাচ্ছে আলহামদুলিল্লাহ হয়তো ওর কাছে ভালো লাগে আমি ছেড়ে দিয়েছি ভালো তো এতে গৃহ প্রবেশের আদব সম্পর্কে বেশ কিছু আলোচনা হয়েছে মসজিদের প্রবেশের আদব বাড়িতে প্রবেশের আদব ইত্যাদি যদি কেউ হাতে ডাউনলোড করে দেখতে পারে আপনাদের সবার কাছে নেট মজুদ দেখবেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আমি হাদিস বললাম বুঝতে পারছেন এখন আর ইখতিলাফ চলে না যখন নবীর হাদিস চলে আসে আর কারো কথা চলে না, বাহানা চলে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইদা সহ্হাল হাদিস ওয়া হুয়া মাযহাবি, হাদিস সহিহ হলে ওইটি আমার মত। আল্লাহু আকবার! ইমাম আবু হানিফা, বুঝতে পারছেন? ইমাম আবু হানিফা, আল্লাহ তাকে জেজাই করেন, আমিন। তিনি কিন্তু বলেননি আমি যাবো না, এরকম বলেন বাইচার যদি আমি ভুল হয়ে যায়, তোমরা দেখো সহি হাদিস আমার কথা বিরোধী, তখন তোমরা কি করবে? সহি হাদিস মানবে। আচ্ছা আমি বলি, আমি আলোচনা করছি, যদি আমার আলোচনায় ভুল হয় তো আপনারা কি ভুলটা মানবে? মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খায়র। আপনারা সবাই কোরআন সুন্নাহর অনুসারী। আমি উস্তাদ হিসেবে আমি বলবো, উস্তাদ হিসেবে বলছি, মুদাররিস হিসেবে আলোচনা করছি, কিন্তু আমার থেকে যদি ভুল হয় ভুলটা আপনারা মানতে নাই। যদি ইমাম আবু হানিফার কথা না মানেন তো আমার কথা আমি আর কি। ইবনে উসাইমিন রহমাতুল্লাহ আলাইহি আমার উস্তাদ, সৌদি আরবের সেরা ব্যক্তিত্ব, যেগুলো সৌদি পেজে বলে ইবনে উসাইমিন। ইবনে উসাইমিন এরকম বলছেন, তাই কি বলে রহমাতুল্লাহ আলাইহি, চাই মানে যে সৌদি আরবের যে কোনো জায়গায়, আমি গেলাম বাহরাইন, বাহরাইন তারা বলছে ফেক বেশিরভাগ ফিকহি মাসাইল নাকি শেখ ইবনে উসাইমিনের ফতোয়ার উপর তারা চলে। ইবনে উসাইমিন আমি বড় শুনে বড় খুশি, আলহামদুলিল্লাহ। যাই হোক, খুতবা চলাকালে সালাত পড়তে হবে একটা নির্দেশ কা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত করে পড়ে নেবেন। দেখবেন এখানে আপনারা হয়তো সালাত পড়েছেন যার উত্তর এসেছে জুমার দিন, কেউ কেউ এসে ঠুকলে প্রথমে দূরে কাজ করে তারপর বসে বসে গেলাম। এর চেয়ে আর আপাতত আর বিষয় আলোচনা করছি না, যদি থাকলো এক্ষেত্রে আরেকটা প্রশ্ন বলুন। মারা গেলেন দোয়া কোরআন পড়ে কোরআন শরীফ পড়ে যাবে বলতে কি বুঝাচ্ছেন? কিরকম পড়া যাবে? চোদ্দ দিকে বসে কোরআন পড়েন নাকি? যে আলী এর কথা বলেছেন তার কথা সঠিক, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেলেন কোন সাহাবি আবু বকর ওমর মা আলী রাদিয়াল্লাহু আনহু মারা গেছেন, কোন সাহাবি এরকম করেছেন বলে প্রমাণ নেই, বুঝতে পারছেন? তো আপনার জন্য করণীয় কি? আপনার বাপ মারা গেছেন, আপনার জন্য করণীয় সর্বোত্তম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যদি মারা যায়, মানুষ মারা গেলে তার সমস্ত আমল কেটে যায়, তিনটি আমল বাকি বাকি থাকে, তিনটি আমল বাকি থাকে। সহি মুসলিমের হাদিস, একটা সদকায়ে জারিয়া, ইয়াদ রাখবেন যেন নতুন সদকায়ে জারিয়া মুসলিম মাদ্রাসা বানিয়ে সদকায়ে জারিয়া, ঠিক না? আর আরেকটা আও ইলম ইনতাফাউ বিহি, এই মর্জন করলেন, এলিম কাউকে শিখালেন, বই পুস্তক লিখলেন, হ্যাঁ, এর দ্বারা মানুষ উপকৃত হল। আমি আপনাকে পড়ালাম, ঠিক না? আপনি আমাকে পড়ালেন, আচ্ছা আপনি পড়লেন আরেকজনকে আপনি পড়ালেন, তো এই ধারা থাকবে ইনশাআল্লাহ, ঠিক না? যেসব ছেলেরা যেসব ছাত্ররা মসজিদে এসে বা হালকায় এসে সেন্টারে এসে কোরআন পাঠ করে, আমার যেসব ছাত্ররা কোরআন শরীফ পড়ায় বিভিন্ন জায়গায়, সেন্টারের উস্তাদরা যেসব জায়গায় পড়ান, আলহামদুলিল্লাহ আমাদের অনেক হালকা হতো বাংলা বিভাগ আছে কিনা আমরা আল্লাহ শুকরিয়া দেব, আলহামদুলিল্লাহ গুলিতে অংশগ্রহণ করে কোরআন শিখতেন, বুঝতে পারছেন? সময় কোথায় তো নষ্ট করবেন না, খেলতা বাসা করে আলাদা করে কিছুই নেই। আর কোরআন শিখলে এইটা কেয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউল কোরআন ফা ইন্নাহু ইয়াতী ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, তোমরা কোরআন পাঠ করো, কারণ কোরআন কিয়ামতের দিন তার সাথীদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। আচ্ছা কি বলেন, ক্রিকেট থেকে সুপারিশ হবে না উল্টা? ইয়া আল্লাহ, আল্লাহ আমাদের হেফাজত, আমিন। নিয়মতান্ত্রিক যদি হয় অনেকটা হয়তো বলতে পারে, এটা ইজুদ বলে ওইটা হারে, কিন্তু এই যে ধারা চলছে বাবারে বাবা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কি কে বলবে এটা? আচ্ছা এগুলো দুইটা সদকায়ে জারি, আপনি আরেকজনকে শিখালেন যে জারি থাকলো, এটা সফট হবে। আর আরেকটা নেক সন্তান রেখে গেল, আর নেক সন্তান তার জন্য দোয়া করে, সুবহানাল্লাহ। দেখো তুমি যদি তোমার বাবার নেক সন্তান হওয়ার দোয়া করো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এইটা করো, তাহলে এর দ্বারা তোমার বাপ উপকৃত হবে বেশি, তোমার মা বেশি উপকৃত হবে, আচ্ছা বোন, রব্বুল আলামিন আমাদের সকলকে মা বাবার জন্য দোয়া শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা? আজকের মতো এখানে শেষ করলাম। সুবহানাক আল্লাহুম ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।